এই মরণ শুধু তোমার, শুধুই তোমার। এই জীবন এই মরণ শুধু তোমার, শুধুই তোমার। তোমার পথে লড়ে যেতে, তোমার পথে লড়ে যেতে, দাও শক্তি সাহস বুকে আমার। এই জীবন এই মরণ শুধু তোমার, শুধুই তোমার। এই জীবন এই মরণ শুধু তোমার, শুধুই তোমার। আমার মনন আমার নয়ন, আমার সায়ন আমার স্বপন। আমার মনন আমার নয়ন, আমার সায়ন আমার স্বপন। সবই যেন উজাড় করে, সবই যেন উজাড় করে, দিতে পারি প্রভু রাহে তোমার। এই জীবন এই মরণ শুধু তোমার, শুধুই তোমার। এই জীবন এই মরণ শুধু তোমার, শুধুই তোমার। তোমার রহম তোমার করুণ, তোমার শরণ তোমার বরণ। তোমার রহম তোমার করুণ, তোমার শরণ তোমার বরণ। দিয়ে মোরে ধন্য কারো, দিয়ে মোরে ধন্য কারো, তুমি তো প্রভু দয়ার আধার। এই জীবন এই মরণ শুধু তোমার, শুধুই তোমার। এই জীবন এই মরণ শুধু তোমার, শুধুই তোমার। এই জীবন এই মরণ শুধু তোমার, শুধুই তোমার।